গিরিধারী তুমি মাকে বিহারী ভক্তের যাকে সারাদা তের ডাকে সাড়া দা আর না প্রভু ঘুমা হে গিরিধারি বাকে বিহারি ভক্তের ডাকে সাড়া দা প্রভু নয়নের জলে ডাকি গো তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে নয়নের জলে ডাকি গো তোমারে একবার সে আর না প্রভু ভূমা নারায়ণ হে নারায়ণ কৃপা করে যতক্ষণ তুমি নিজের করে ধরে রাখবে ভগবান কোনোদিন তোমার হবে না। যেদিনকে তুমি সর্বস্ব ভগবানকে দিতে পারবে সেদিনকে ভগবান থাকতে পারবে না। প্রভাবতী যতক্ষণ গর্ব ধরে রেখেছিল ততক্ষণ ভগবান যন্ত্রণায় ছটফট করছে কাঁদছে, কিন্তু প্রভাবতীর জন্য কিছু করতে পারছে না। এ জীবনে আমাদের নিয়ম পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবানের পরিবর্তন নেই মা। প্রতি মাসের বৃহস্পতিবার নির্মিষ খাবো, কিন্তু দেখবেন যেদিনকে লোকজন বাড়িতে এসে গেল, আজকে মাছ মাংস করে খেয়ে নিক, আবার বৃহস্পতিবার থেকে হবে। আমাদের নিয়ম পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবানের নিয়ম পরিবর্তন নেই। তার মাকে পর্যন্ত ছাড়েনি যে জীবনে আমাকে পেতে গেলে হয় ওপর নালে নিচে, তোমার হাত দুটোই পাওয়ার রাস্তা, হয় ওপরের দিকে তোলো আমাকে পাবে, তা নয় হাত দুটো আমার চরণ তলে রেখে দাও আমাকে পেয়ে যা। চাদর মুড়ি দিয়ে বসে থাকলে হবে না, এটাই তো রাস্তা। মা যশোদাকে পর্যন্ত ছাড়ে, এই যে কার্তিক মাসটা চলে গেল, তাই তো? এটা কোন মাস? অগ্রহণ মাস তো, সামনে চৈত্র মাস আসবে, অনেক মা মাতা নেড়ে দিল। চলো, যে মাসটা চলে গেল এটা কার্তিক মাস, এটাকে বলা হয় দামোদর মাস। মা যশোদা এই মাসে কৃষ্ণকে বাঁধতে চেয়েছিল, কিন্তু বাঁধতে গেল বটে, কিন্তু দু আঙুল করে কম পড়ে গেল দড়ি, দড়ির লড়ি চলে এলো, কিন্তু ভগবান চিন্তা করছে, মা তোমার জন্য নিয়ম পরিবর্তন নেই, ওই যে দু আঙুল কম পড়লো, ওই দু আঙুলটা কি, এক হলো ভক্তি আর দুই হলো বিশ্বাস। আমাকে পাওয়ার রাস্তা 5 বিঘে জমি লিখে দিলে পাবে, রাজভোগ রাজমিষ্টি দিলে পাবে না, কিন্তু তোমাকে কিছু দিতে হবে না, শুধু দুটো জিনিস দাও, ভক্তি আর বিশ্বাস দাও, এতেই তুমি আমাকে পেয়ে। ভক্তিটা তোমার আসবে কি করে, তুমি বুঝে নিতে পারবে এই হরিবাসরে বসে মাগো, তুমি কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার চোখ দিয়ে যখনই জলটা এসে যাবে না, তখনই বুঝে নেবে যে তোমার হৃদয়ে মাঝে ভক্তি এসে গেছে। যখনই কৃষ্ণ নাম শুনতে শুনতে দু ফোঁটা চোখ দিয়ে জল পড়বে, জানবে ভক্তি তোমার এসে গেছে। আর ভক্তি তোমার এসে গেছে মানে তোমার পাশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দাঁড়িয়ে নেই, তোমার পাশে ভগবান দাঁড়িয়ে পড়েছে। এ ভক্তি বোঝার উপায় একমাত্র চোখের জল। হ্যাঁ, আজকে তুমি হরি নাম শুনে কাঁদতে পারোনি, কিন্তু কাঁদার তুমি চেষ্টা করবে মা, কৃষ্ণ প্রেমে কাঁদার তুমি চেষ্টা করো, কারণ কাঁদতে তোমাকে একদিন হবে। এমন একটা দিন আসবে, আজকে হরিনাম শুনে তুমি কাঁদতে পারছো না, এমন একটা দিন আসে হরিনাম শুনতে আসার জন্য কাঁদতে হবে। যেদিন তুমি বয়সকালে বিছানাশায়ী হয়ে যাবে, তুমি বিছানা থেকে উঠতে পারবে না, গ্রামের মধ্যে হরিনাম হবে, এই মাইকের শব্দ যখনই তোমার কানে গিয়ে পৌঁছাবে, সেদিনকে তুমি চোখের জলে কাঁদবে, ঠাকুর আমার পাটাকে যদি ভালো রাখতিস একটু হরিবাসরে যেত, আমার হাতটা যদি ভালো রাখতিস ঠাকুর রে একটু হরিবাসরে গিয়ে হাতে তালি দিত। কিন্তু আজকে যাদের জন্য করলাম দেখ, কেউ আমাকে হরিবাসরে নিয়ে যায়নি, ওরে হরি তুই আমাকে একটু নিয়ে চল না হরিবাসরে। আজকে হরিবাসরে বসে কাঁদতে পারোনি, কিন্তু সেদিনকে শুনতে আসার জন্য চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে, তখনও তুমি দেখবে তোমার হরিবাসরে ভক্তি না এলো, ঘরের বিছানায় বসে তোমার ভক্তি এসে গেছে। তাই ভক্তি ছাড়া কোনোদিন ভগবানকে মিলবে না। আর একটা হলো বিশ্বাস, ভগবান যে আছে সেটা তুমি বিশ্বাস করো, তার জন্য ভারতবর্ষে মেরে ভাই হাজার হাজার প্রমাণ আছে। ভারত শ্রীলঙ্কার মধ্যে একটা সেতু বাঁধা আছে, অনেকে জানে, যেটা হচ্ছে রামেশ্বর সেতু। এ সেতুটাকে মেরে প্রধানমন্ত্রী বাঁধেনি, রাষ্ট্রপতি বাঁধেনি, তেতা যুগ থেকে ওই সেতু হয়ে আছে, হনুমাল কুইন্টল কুইন্টল পাথর ভেদে সেতু, ওই পাথরের সেতু করে দিয়েছিল। বিশ্বাস করো, রাম ভারতে এসেছিল, লঙ্কায় রাবণ এসেছিল, শ্রীরামচন্দ্র ওই সেতু ধরে লঙ্কায় গিয়ে রাবণকে ধ্বংস করেছিল। রাবণ যে লঙ্কায় এসেছিল তার প্রমাণ এখনো পর্যন্ত পাবেন। শ্রীলঙ্কার টিম যখন, ক্রিকেট টিম যখন ভারতে খেলতে আসে, তাদের গুলোকে দেখবেন বিভৎস কালো, চোখগুলো রক্তের মতো লাল, এতে কি বোঝা যায় না যে ওখানে রাবণ এসেছে? তাই এগুলোকে বিশ্বাস করতে হয় যে ভগবান আছে, এটা তুমি বিশ্বাস কর। আজকে প্রভাবতী হাত দুটো মধ্যস্থলে রাখলো, ভগবান কিছু করলো না, হাত যখন ওপর দিকে তুললো ভগবান সঙ্গে সঙ্গে একটা টুসকি মেরে দিল। হ্যাঁ মা, ভগবান যদি একটা টুসকি মেরে যায় পৃথিবী থরথর করে কেঁপে যায়, সে একবার ফোঁস করে যদি ওঠে কত সুনামি হয়ে যায়, সে যদি একবার ফু দিয়ে দেয় কত পঞ্চাশ তলা বিল্ডিং পর্যন্ত ভেঙে পড়েছে। একবার ফু দিয়ে দিলে পঞ্চাশ তলা বিল্ডিং ভেঙে পড়ে যাবে। তাহলে তার টুসকির এমন একটা ক্ষমতা আছে, যেই টুসকি মেরেছে সঙ্গে সঙ্গে ওই পথ দিয়ে এক ভদ্রলোক আসতে শুরু করে দিয়েছে। ভদ্রলোকটা কে জানেন? যিনি বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে। কে ভদ্রলোকটাকে আপনারা চেনেন তো? কে? নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র দাদাকে রমণ, শঙ্খ চক্র দাদা পদ্মধারি, শঙ্খ চক্র দাদা পদ্মধারি, শঙ্খ চক্র দাদা পদ্মধারি, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আমাকে স্মরণ করেছ? হ্যাঁ, তোকে বাবা বড় স্মরণ করলাম। নারদ বলো, প্রভু একবার সিনেমাটা দেখে নাও। সিনেমা বলে, হ্যাঁ ওই দেখতে পাচ্ছ, রাস্তার মাঝখানে দেবরাজ ইন্দ্র কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কে গো? নারদ সিনেমাটা দেখছে, দেখে বলে, ও তো দেবরাজ ইন্দ্র। বলে, হ্যাঁ দেবরাজ ইন্দ্র। দেখতে পাচ্ছ একটা মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে? বলে, হ্যাঁ পাচ্ছি। মেয়েটাকে বাঁচাও। কেন প্রভু, আপনি তো বাঁচাতে পারেন। বলে, আমি বাঁচাতে পারি, কিন্তু এটাই ভালো করে জানি, ভক্ত হয়ে ভক্তকে ভালোবাসো। তুমি বড় ভক্ত, আর যে মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ও আমারও ভক্ত। আমি যদি সবাইকে বাঁচাবো তাহলে তোমরা কিসের জন্য আছো? কি গো, ভক্ত হয়ে তো ভক্তকে ভালোবাসতে হবে, এতে বেশি পুণ্য অর্জন লাভ করা যায়। এই দেখুন, অনেকে তো দীক্ষা নিয়েছে, নিয়েছে তো দীক্ষা, দীক্ষা নিয়ে জানা পুণ্য অর্জন লাভ করেছেন, কিন্তু আপনি যদি পাঁচজনকে সেই গুরু চরণে দিয়ে দিতে পারেন, আপনার শতগুণ পুণ্য বেশি হয়ে যাবে। তদ্রূপ আপনি হরিবাসরে এসেছেন, আপনার কর্তব্য আরো পাঁচটা মানুষ কি করে হরিবাসরে আসে তার চিন্তা আপনাকে করতে। আপনি চলে এলেন, আপনিও ডেকে নিয়ে আসুন আরো পাঁচজনকে, দেখবেন এতে হরিনাম শুনে যা পুণ্য অর্জন হবে। কিন্তু আপনি পাঁচজনকে ডেকে নিয়ে এসে যদি হরিবাসরে দু হাত তোলাতে পারেন, আপনার শতগুণ পুণ্য অর্জন বেশি হবে। তাই নারদ, আমি তোকে বাঁচাতে পারি, কিন্তু তোমার পুণ্যতা প্রকাশ পাবে কি করে? তুমি যে আমার বড় ভক্ত, সব দায়িত্ব আমার কেন? তুমি এ দায়িত্বটা পালন করো, যেমন প্রকার ওকে বাঁচাও। নারদ বলল, কোনো চিন্তা নেই, আমি আসছি, ওকে ঠিক বাঁচাবো। এবার নারদ আসছে প্রভাবতীকে বাঁচাবার জন্য। নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারি, শঙ্খ চক্র গদা পদ্মধারি, শঙ্খ চক্র গদা পদ্মধারি, শঙ্খ চক্র গদা পদ্মধারি, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, ও নারায়ণ। কি এলো, রাস্তাটাকে এমনি করে ঘিরে ধরলে কেন? আরে বেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ? বলে এলো দৈত্যরাই ত্রিপুরাসুরের স্ত্রী, নাম জানি না কিন্তু এটা জানি তারই বউ, এর পেটে বাচ্চা আছে। বলে সেটা তো আমিও জানি আছে, কিন্তু তুই একে টানতে টানতে নিয়ে যাচ্ছিস কেন? বলে বাপ গুনে বেটা হবে, তার মানে? বলে হ্যাঁ বাপ গুনে তো বেটা হবে, সেই জন্য একে স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছি, ছেলেটা জন্ম দিলে গলা টিপে মেরে দেবো, আর বউটা দেখতে সুন্দর, এর ব্যবস্থা। নারদ বলে কি তোমার বুদ্ধি গো, কে তোমাকে দেবতা রাজা করেছে কে জানে, জীবনে জ্ঞান গম্য হবেনি, মা গর্বে সন্তান ধরবে তাকে জন্ম দিলে গলা টিপে মেরে দেবে? শোনো দেবরাজেন্দ্র, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সেদিনকে তো গুরুপত্নী হরণ করে যে অভিশাপে পড়েছিল, অনেক কষ্ট করে বেঁচে গেছে, আবার এই মেয়েটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা কথা বলে দিচ্ছি, যে মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এ কিন্তু পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। যেই বলেছে কৃষ্ণ ভক্ত, দেবরাজেন্দ্র হাতটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ মা, আপনাদের দেখে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। এই যে আপনারা বসে হরিনাম শুনছেন না রাত্রি জেগে শীতের দিনে, ও 33 কোটি দেবদেবী পর্যন্ত আপনাদের পায়ে গড় করবে, প্রণাম করবে আপনারা। কারণ কি জানেন, ভগবানকে যে ভালোবাসে 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসে, আর ভগবানকে যে না ভালোবাসে 33 কোটি দেবদেবীও তাকে কোনোদিন ভালোবাসে। কারণ আপনারা ভগবানকে ভালোবাসেন, দেবদেবী আপনাকে ভালোবাসবি, আর আপনি যদি ভগবানকে না ভালোবাসতেন তাহলে কোনো দেবদেবী পুজো করলে আপনার লাভ হবে না, কেউ আপনার কাছে আসবে না। আপনি হরিনাম, এ পৃথিবীতে অনেক পুজো তো আছে, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, পৃথিবীতে অনেক পুজো, কিন্তু এইটুকু জানেন যে সব পূজার মূল মন্ত্র কৃষ্ণ মন্ত্র, সব পূজার মূল মন্ত্র। আপনি কালী পুজো করছেন, ঠাকুর মশাই আপনাকে পুজো করাচ্ছেন, ফুল দিয়েছে, বলো সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে শরণে তম্বকে গৌরী, ফুলটা নিয়েছো দাও, নারায়ণী নমস্তুতে। বলুন তো মা, এতক্ষণ তো হলো, শেষে কি বলল? তাহলে নারায়ণ কে? যিনি ভগবান তিনি তো নারায়ণ। কালী পুজো করলেও দেখো সেই নারায়ণের চরণে তুমি শেষ পূজার মন্ত্রটা করে আপনি পুষ্পাঞ্জলি দিচ্ছ। এতে আপনাকে বুঝে নিতে হবে যে পৃথিবীতে অনেক পূজা হতে পারে কিন্তু কৃষ্ণ পূজাই তো প্রথম পূজা। এ পৃথিবীতে সব পূজা পয়সার বিনিময়ে হয় কিন্তু কৃষ্ণ পূজা আপনার পয়সা লাগবে না, দু ফোঁটা চোখের জল আর দু হাত তুলে বলো নিতাই বাবুর হরি বল। আপনারা আপনাদের সবার পূজা ও গ্রহণ করে নিন, দিতে হবে না কিছু, যা দেবেন তাই পূজো গ্রহণ। তবু দেখবেন হরিবাসরে কিছু দিয়ে যেতে হয়, তাই তো? 1 টাকা 2 টাকা 5 টাকা আপনি যদি একটা ফল দিতে পারেন তাও লাভ, আপনি যদি নকুল দানা দিয়ে যেতে পারেন তাও লাভ। কেন দিতে হয় জানেন? কারণ আপনি যদি ভগবানকে দু হাত দিয়ে যেতে পারেন, ভগবান যখন আপনাকে দেবে দু হাতে দেবে না, আপনি দু হাতে দিলেন ভগবান আপনাকে হাজার হাজার হাত দিয়ে আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে। আপনি দু হাতে দিয়েছেন, ভগবান আপনাকে হাজার হাত দিয়ে দেবে। তাই তো ভগবানের জন্য কিছু দিয়ে যেতে হয়। ভগবান 50টা নয়, ভগবান 500টা নয় মেরে ভাই, ভগবান তো একটা, ভগবান শ্রী কৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী নারায়ণ, ভগবান কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ চরণে জল দিলেই তো সব জল 33 কোটি দেবদেবীর চরণে যায়। আপনি বিয়ে বাড়িতে খেতে বসেছেন, অনেক রকম খাবার হয় কিন্তু অনেক দিয়ে অনেক দিক দিয়ে কি খান? মিষ্টি পেট দিয়ে খাবো, ডাল কান দিক দিয়ে খাবো, খান কি? খাবার অনেক কিন্তু খাবার রাস্তা হচ্ছে মুখ, আপনি মুখ দিয়ে খাচ্ছেন, গোটা শরীরের কাজ হচ্ছে। তদ্রূপ কৃষ্ণ চরণে জল দিলি সে জল 33 কোটি দেবদেবীর চরণে চলে। ব্যাস ছেড়ে দিয়েছে। প্রভাবতী বলল কে তুমি? বলে আমি নারদ। বলে ও তুমি তো দরদী নেতা, তুমি নারদ, তুমি তো বড় দরদি নেতা, তা একটা কলসি আমাকে দেবে? কলসি নিয়ে তুই কি করবি? গলায় বেঁধে নদীর জলে ডুবে মরব। মরবি কেন? আমার পেটের ছেলেটা মরে গেছে গো, আমার ছেলেটার জন্যই তো আমার স্বামীর পাশে আমি থাকতে পারিনি, ছেলেটার জন্যই তো আমি রাতের অন্ধকারে সব ছেড়েছি, ছেলেটাকে বাঁচাবো, ওকে হরিভক্ত করবো বলি তো আমার জীবনের স্বপ্ন, এ স্বপ্ন আমার ভেঙে গেছে, তাই আমি মরে যাব। একটা কলসি দাও গলায় বেঁধে ডুবে মরে যাব। শোন শোন, মরার জন্য তোকে আমি ধরিনি, চো আমার আশ্রমে চো, আশ্রমে গিয়ে কি করব? মরা ছেলে জন্ম দেব। ঠাকুর বলো আমি মরা ছেলে জন্ম দেব, আমি মা হয়ে মরা ছেলের মুখটা আমি দেখব কি করে, কি করে আমি দেখব। তাহলে আজকে প্রভাবতী বললো আমি মরা ছেলে জন্ম দেব, নারদ বললো তুই বলছিস কি? আমি কথা দিচ্ছি তোর ছেলেটা যদি মরেও যায় আমি তোর ছেলেটাকে বাঁচিয়ে দেব। প্রভাবতী বললো এত পাওয়ার পেলে কোথা থেকে? বলে এই তো আমি এই আমি বলতে পারি, ছেলে মরে গেল আমি বাঁচাতে পারি, কেন জানিস? কারণ 33 কোটি দেবদেবী যদি 220 হয় আমি হচ্ছে 440, পাওয়ারটা আমার অনেক বেশি, কারণ 33 কোটি দেবদেবী নেই কেউ ঋষি, বুঝে নিন, 33 কোটি দেবদেবী নেই কেউ ঋষি, নারদ দেবতা, তারপরে ঋষি, নাম হলো দেবর্ষি। নারদ যার কথা হয় না, রোদ বলার সঙ্গে সঙ্গে ফলে যায়, তদ্রুপ মা আমি যখন বলেছি তোর পেটের ছেলেটা মরে গেলেও বাঁচিয়ে দেবো, বাঁচিয়ে আমি দেবো, চ আমার আশ্রমে চ, আশ্রমে চ। প্রভাবতী বলে মরা ছেলে যখন ফিরে পাবো আর আশ্রমে যাবো না। ব্যাস প্রভাবতী কি করলো, নারদের আশ্রমে এলো, আর নারদের আশ্রমে এসে কি করে, ওই গর্ভে সন্তান নিয়ে ফুল তোলে গঙ্গা থেকে, বস বস বস, ফোনটা কম লাগে, ফুল তোলে গঙ্গা থেকে জল আনে, ঠাকুর ঘরে যায় পাশে বসে চন্দন ঘষে, নারদ পূজায় বসে, ফল কেটে দেয় পাশে বসে থাকে, আর না বসে বসে মালা গাঁথে, সেই মালা নারদের হাতে দেয়, নারদ গোবিন্দর গলায় পরিয়ে দেয়, সুন্দর করে ফল সাজিয়ে দেয়, গোবিন্দ সেবা দেয়, আর সেবা যখন হয়ে যায় প্রভাবতী ওই ঠাকুর ঘরে বসে হে গে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি প্রভু নারায়ণ গো লোক বিহারি, তুমি প্রভু নারায়ণ গো লোক বিহারি, ও তুমি প্রভু নারায়ণ গো লোক বিহারি, তুমি প্রভু নারায়ণ গোলোক বিহারি, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, একটা বাস্তব যুক্তি আপনাদের কাছে ফিরিয়ে আনছি, যেটা হলো আমাদের এখন সমাজের দিনকে গর্বের সন্তান নিয়ে কি করে, খুব ভেবে বলবেন, গর্বের সন্তান নিয়ে এখনকার দিনে কি করে? আচ্ছা গর্বের সন্তান নিয়ে কি করে সেটা তো দূরের কথা, গর্বের সন্তান এলেই আমি যতটুকু জানি গর্বের সন্তান এলেই তারা ডাক্তারখানায় চলে গেল, ডাক্তারবাবুর ওষুধ কি লিখবে, নো টেনশন, কোনো টেনশন নেবেন না, ভালো মন্দ মাছ মাংস ডিম টিম করে খাবেন, যতদিন যাবে ভারী ভারী জিনিসপত্র কিছু তুলবে না। বাড়িতে ফিরে এলো, স্বামী তো চাইবে আমার একটা সুন্দর সন্তান হোক, স্বামী তো চাইবে একটা সুন্দর সন্তান হোক। হ্যাঁ গো ডাক্তার বাবু কি বলেছে? বলে যেন টেনশন নিতে বারণ করছে। বলে তাহলে ঠিক আছে বসে বসে টিভি রাখো, তোমার টেনশন কমে যাবে। ভেবে দেখুন টিভির ঘরে চলে গেল। এবার গর্বে সন্তান নিয়ে মা যদি বসে বসে হিন্দি ছবি নানান রকম নোংরা ছবি যদি দেখে, তাহলে গর্বে সন্তান যে আছে পতির ছবি তো ওখানে পড়ছে। মা খেলে যদি ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে যদি ছেলে ঘুমিয়ে পড়ে, তাহলে মা বসে বসে যদি নোংরা ছবি দেখে পতির ছবি পড়বে না। আর কি বলেছে? কঠিন খাবার খেতে বলেছে। ঠিক আছে কঠিন খাবার, তোমাকে ছাগলের মাংস খাবো। গর্বের সন্তান নিয়ে যদি ছাগলের মাংস খায়, ছাগলের রস খাচ্ছে গর্বের সন্তান, আর ছাগলের রস খেয়ে যে জন্ম নেবে তার জ্ঞানগম্য কি ধরনের হবে? কি দেখলে আপনি বুঝতে পারবেন? হাত হয়েছে, পা হয়েছে, জ্ঞানগম্য ওইরকম জায়গায় চলে গেছে। বাবা মা স্কুলে পাঠাচ্ছে লেখাপড়া শেখাতে, সেখানে মাস্টার কি মারবে? মাস্টারকে মেরে ফাটিয়ে ফেলছে। সাধুগুরু বৈষ্ণবকে মানবে না, হরিবাসরের ধারে কাছে যাবে না। মেরে ভাই একটা কথা ভেবে দেখো, এই পৃথিবীর বক্ষ মাঝে একমাত্র নারীরা গর্বে সন্তান ধরতে পারে, কিন্তু মায়েরা যদি সচেতন না হয় তাহলে এ পৃথিবীর বক্ষ মাঝে আর ফিরবে কি করে স্বামী বিবেকানন্দ, আর ফিরবে কি করে ঠাকুর রামকৃষ্ণদেব, আর কি করে ফিরবে? না না, ভুলগুলো তো আপনাদের নয়, নিখুঁত ভাবে আপনারা চিন্তা করেননি বলেই তো তাই সমস্যা। আজকে ভেবে দেখুন, আজকে মা বলছে আমার ছেলেকে, আমার ছেলে আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তুমি কি করেছো? গর্বে সন্তান থাকাকালীনই কষ্ট দিয়েছ, গর্বে সন্তান থাকাকালীন কষ্ট তুমি কি করে দিয়েছো বুঝে নাও একটু। ছেলেটা জন্মের পরে তাকে যদি একটু টুসকি মেরে দেয়, দেখবেন রক্তের মতো লাল হয়ে গেছে সেই জায়গাটা, তাহলে বুঝে নি তবে চামড়াটা তার কত নরম। তাহলে ওই ছেলেটা তোমার যখন পেটের মধ্যে ছিল তুমি কি করেছো? গরম চা যখন খেতে শুরু করে দিলে, হঠাৎ করে একদিন সেই গরম চায়ে তোমার জিভটা পুড়ে গেল, তুমি চাটা ফেললে না, সেই গরম জিনিসটা তোমার ছেলের মুখে গিয়ে যদি পড়ে, তাহলে বুঝে নাও তোমার ছেলের ঠোঁটটা কি পুড়ে গেল না। হরে কৃষ্ণ, এগুলো বোঝার কথা। গরম চায়ে তোমার জিভটা পুড়ে গেল, সেই গরম চাটা যখন পেটের মধ্যে গেল তোমার ছেলের জিভে যদি পড়ে, তাহলে বুঝে নাও তোমার ছেলের জিভটা পুড়ছে না, সেখানে তো পুড়ছে। জন্মের পরে ছ মাস পরে তো অন্নপ্রাশন হয়, এ নিয়মটা কেন হলো? জন্মের পরে তো একদিনই করে দিতে পারতো, কারণ ভগবান জানে যে জন্মের পরে ওদের একদিন পরে জন্মদিন করলে ওরা ভাত মুড়ি খেতে পারবে না, ওরা সহ্য করতে পারবে না, তাই মায়ের স্তনে তিনি দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে। মায়ের স্তনদুগ্ধ পান করবে ছ মাস, তারপরে এটা সেটা বাহির জগতের প্রকৃতির জিনিসে সেবা করবে। এই স্তনটাকে বিচার করে দেখো যে মায়ের স্তনে যে দুধটা চলে আসে, এ দুধটা কোন সরকার সৃষ্টি করেছে, কোন রাষ্ট্রপতি সৃষ্টি করেছে? একমাত্র ভগবান। তাই হাজার হাজার বিজ্ঞান এটাকে নিয়ে রিসার্চ করেছে, তলকল খুঁজে পায়নি। মায়ের স্তনে যখন ছুঁচ ফুটিয়ে দেয় তখন দেখবে রক্ত চলে আসছে, আর সেই স্তন যখন ছেলে পান করছে মুখ ভক্তি দুগ্ধ আসছে। মেরে ভাই ভগবান যে এসা চিজ কোনোদিন খুঁজে পাবে না, বাস্তবে কল্পনা করলে খুঁজে পাবে না, কি বস্তু, কিভাবে জগৎটাকে তিনি সৃষ্টি করে রেখেছে, কিভাবে গড়ে রেখেছে। গরু চারটে পা, মানুষের দুটো হাত দুটো পা, কেন করেছে? গরুও দেখবে একটা সন্তানের জন্ম দেয়, একটা মেয়েও সন্তানের জন্ম দেয়, কিন্তু ও চারটে পা, তোমার দুটো হাত দুটো পা। মেয়ের গর্বে সন্তান জন্ম নিলে সেই সন্তান এক বছর পরে একটু উঠতে পারে, দাঁড়াতে পারে, মামা বলতে পারে, আর গরুর গর্বে সন্তান জন্ম নিলে দাঁড়াতে তার কতক্ষণ লাগে? একটা বাছুরের দাঁড়াতে কতক্ষণ লাগবে? ঘন্টা খানে, আধ ঘন্টা, তাও লাগে না, কিছুক্ষণ পরে ছোটাছুটি করে, কারণ ভগবান জানে ও চারটে পা দিয়েছি, ওকে যদি তাড়াতাড়ি দাঁড় না করাই তাহলে কোলে নেবার মতো গরুর তো দুটো হাত নেই, যে কোলে নেবে হাত আছে তা তো ওকে দিইনি। তাই ছেলেটাকে দেখুন জন্মের পরেই দাঁড়াতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ওর তো হাত নেই যে স্তনদুগ্ধ খুঁজবে, কিন্তু বাছুরটা জন্মের পরেই দাঁড়িয়ে স্তনদুগ্ধ কোথা আছে সেটা বুঝে নিতে, কিন্তু তোমার ছেলে বোঝে কি? যে আমার খাবার কোথায় আছে, তাই ভগবান তোমার হাত দিয়েছে দুটো ছেলেকে কোলে নিয়ে নির্দিষ্ট খাবারের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তাই ভগবান কত ব্রেন খাটিয়ে জগৎটাকে সৃষ্টি করেছে, এ দেমাকে ঢুকবে না আমাদের, এ আমরা কোনোদিন বুঝতে পারবো না। তাহলে সেই মায়ের স্তনদুগ্ধ ভেবে দেখুন, ছমাস পান করার পরে তার মুখে ভাত দিয়ে ভাত দেওয়া হয়, আর তুমি কি করছো গর্ভে সন্তান নিয়ে মাছ মাংস করে যদি রিচ জাতীয় জিনিস খাও, তাহলে তোমার ছেলে সেটাকে সহ্য করবে কি করে, কি করে সহ্য করবে, করতে পারে না। এই জায়গায় হরিনাম হচ্ছে, কেউ যদি এই জায়গায় কেউ কাঁদতে কাঁদতে চলে আসে সবাই বুঝে নেবো কেউ ওকে মেরেছে, কেউ ওকে কষ্ট দিয়েছে, তাই এখানে কেঁদে কেঁদে এসেছে। তাই জন্মের পরেই ছেলেরা কাঁদতে শুরু করেছে, কেন কাঁদছে, কারণ গর্ভে যতদিন ছিল কষ্ট পেয়েছে, সেই কষ্ট নিয়ে কেঁদে কেঁদে ফিরছে। তাহলে কষ্ট কে দিচ্ছে, তুমি দিচ্ছ, তাই তুমি যদি কষ্ট দাও তোমাকে তো কষ্ট পেতেই হবে। তুমি কাউকে দেখে যদি হাসো তোমার পেছনে তো হাসার লোক দাঁড়িয়ে আছে, হাসো। সেই জন্যই তো সচেতন হতে হবে, সেই জন্যই শাস্ত্রীয় মতে তোমাকে হাঁটতে হবে, তবে তোমার সন্তানটা সঠিক জায়গায় দাঁড়াবে। আজকে প্রভাবতীকে লক্ষ্য করে দেখুন, সে কিন্তু টিভি দেখছে না, সিরিয়াল দেখছে না, সে যতক্ষণ আছে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে বসে সর্বদাই গুনগুন করে, নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ ভজি, হে নাথ নারায়ণ ভজি, হে নাথ নারায়ণ ভজি। তাহলে ওই হরিনাম করতে করতে আরো পাঁচটা মাস গেল, আর প্রভাবতী নারদের আশ্রমে ঠিক দিন ঠিক সময়, কে এবারে শুভ দিনে শুভ কণে জন্ম লভিল, শুভ দিনে শুভ কণে জন্ম লভিল, শুভ দিনে শুভ কণে জন্ম লভিল, এবারে শুভ দিনে শুভ কণে জন্ম লভিল। আরে ভক্তগণ ভক্তগণ ভক্তগণ সবে মিলে হরি হরি হরি হরি, এবারে ভক্তগণ সবে মিলে হরি হরি বল, ভক্তগণ সবে মিলে হরি হরি বল, ভক্তগণ সবে মিলে হরি হরি বল, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, আর কেহ কেহ কেহ কেহ ধুলার মাঝে যায় গড়া গো, তারা কেহ কেহ ধুলার মাঝে যায় গড়া গো, তোমরা জয় দাহ জয় দা জয় দাহ জয় দা জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয় দিলে হরি বল হরি বল হরি বল হরি বল গোপী সিং 160 টাকা গায়ককে উপহার করলো, আর স্বর্গীয় পঞ্চু খা ও বিষ্ণুপ্রিয়া খা এই মালাটা দিল। তাহলে প্রভাবতীর গর্ভ থেকে কে জন্ম নিল, এতদিন পরে জন্ম নিল ভক্ত গয়া। নারদ তার নাম রেখেছিল গয়া, কেন বলে এই সন্ত স্বামী মরে গেছে তারপরে ছেলেটার জন্ম, মানে স্বামী গত হয়ে যাওয়ার পরে ছেলেটার জন্ম, তাই নাম রেখেছিল গয়া। তাহলে গয়ার জন্ম কি করে হলো বুঝে নিলেন, ওই গয়া তীর্থস্থানে পরিণত কি করে হলো, এবার সেইটুকু আপনারা বুঝে নিন কি করে তীর্থস্থানে পরিণত হলো। এবার গয়া কি হলো দেখতে দেখতে পাঁচ বছর, এবার পাঁচ বছরের গয়া কি করে ধুলাই দিয়ে গড়া গড়ি গয়া মাতাল হয়ে যায়। হটি বলে নাচে গয়া জ্ঞান থাকে না, ধুলাই দিয়ে গড়া গড়ি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একই হরি নামে মহিমা একদিন প্রভাবতী গয়াকে জড়িয়ে ধরে এই গয়া তুই সর্বদাই ধুলোয় গড়াগড়ি দিস কেন বল, কোন মতে থাকিস গয়া বল না আমারে, থাকিস গয়া বল না আমারে, এই যে ধুলায় গড়াগড়ি এটা কোন মত বলে বৈষ্ণব মত, বৈষ্ণবরা তো ভক্তের ধুলি ছাড়া কিছু চায় না তাই না, বলে তুই তো বাচ্চা ছেলে, বলে বাচ্চা ছেলেরা তো ধুলো মেকেই ভগবানকে পায়, এটা কি হচ্ছে আপনাদের হরিনাম সংকীর্তন, কাল সকালে হয় নগর কীর্তন, আপনাদের নগর কীর্তন আছে, আছে তো, তার নগর কীর্তনের দল যখন বেরিয়ে যাবে তখন লক্ষ্য করে দেখুন, এখন তো বাচ্চা ছেলেরা ঘুমিয়ে পড়েছে কিন্তু নগর কীর্তনের সময় কি হয় বাচ্চা ছেলেরা যায় না, বাচ্চা ছেলেরা বেরিয়ে বললো আর যে বাড়িতে গেল জল রেডি করে রেখেছে ব্যাস জলটাকে ঢেলে দিল বাতাসা ছড়িয়ে দিল, তখন বাচ্চা ছেলেগুলো কি করে এখন ঘুমাচ্ছে কিন্তু সকালবেলা ধুলো কাদা মেখে ওরা ভগবানকে ধরবেই ধরবে তাই না, ধুলা মাখোদে এই তো বোঝের ধুলা ধুলা ধুলা মাখোদে এই তো বোঝের ধুলা ধুলা ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নয়, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, কিন্তু ধুলো কাদা সবাই কি মাখতে চায়, ধুলো কাদা দেখবেন সবাই মাখতে চায় না, একটা সেন্টিমেন্ট বলে ব্যাপার আছে, ধর আমি কি ধুলো কাদা মাখবো, ধুলো কাদা মাখতে চায় না, অনেকে আছে অপরাধ মার্জনা করবেন অনেক শিক্ষিত মানুষ আছে তারা এসব ধুলো কাদা মাখতে চায় না, ওদের একটা ঘরের ডিগ্রি আছে, কিন্তু এইটুকু জেনে রাখবেন এর জীবনে তোমারও ডিগ্রি আছে আমারও ডিগ্রি আছে, আমাদের সকলের জীবনে একটা ডিগ্রি আছে, আমাদের ডিগ্রিটা যেমনি করে ওঠে তেমনি করে কমে, একটু বলবো ডিগ্রিটা আমাদের কেমন করে ওঠে, কোন দিন থেকে ডিগ্রিটা শুরু হয়েছে হালকা করে বলি, যেদিন আমরা জন্ম নিলাম জন্মের পরে আমার একটা নাম রাখা হলো, সেদিন থেকে আমার ডিগ্রির খাতা শুরু হয়ে গেল। আমার নাম বিশ্বজিৎ খাঁড়া। আগে হয়েছে কি, জন্মের পরই বাবা মা নাম দিয়েছে, ডিগ্রির খাতা খুলেছে। আস্তে আস্তে বড় হলাম, আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেল, ডিগ্রির খাতা বেড়ে গেল। বাবা মা আদর করে আমার তো বিয়ে দিয়ে দিল। আমি ছেলে ছিলাম, পরের ঘরে জামাই হলাম, ডিগ্রি কত বেড়ে গেল। আমার স্ত্রী আমায় স্বামী স্বামী বলে ডাকে, ডিগ্রি বাড়ছে তো। কিছুদিন পরে আমার একটা ছেলে হলো, মেয়ে হলো, তারা আমাকে বাবা বাবা বলে ডাকে। কি ছিলাম কি হলো, ছিলাম একটা পাঁচ বছরের ছেলে, আজকে বাবা হয়েছে, ডিগ্রি উঠছে। সেই ছেলে মেয়ের বিয়ে দিলাম, আমার নাতি পুতি হলো, তারাই আমাকে দাদু দাদু বলে ডাকলো। বলো ডিগ্রি আমার কত উঠলো। ভাবলাম ওদের জন্য কিছু করে যাব, তাই একতলা দুতলা তিনতলা বাড়ি করলাম। এবারে তো আমার মাথার চুল পেকে গেল, কোমরটা ভেঙে গেল, আর ডিগ্রি আমার ওঠে না। এবারে তিনতলার ছাদে শুধু আমি দোলে খেতে লাগলাম। আমার লাইফে এই পর্যন্ত ডিগ্রি শেষ, এই পর্যন্ত উঠলো, এবার ডিগ্রিটা নাপছে কি করে। আমার ছেলে বলে, বাবা গো প্রতিদিন একতলা থেকে তিনতলা, তিনতলা থেকে একতলা তোমার বড় কষ্ট হয়, তাই তুমি তিনতলা থেকে এবারে দোতলায় চলে এসো। কমছে। ছেলের বউ বলে, বাবা গো বাপের বাড়ি থেকে কত লোকজন এসেছে, দোতলা ঘর পছন্দ হয়েছে, তাই বেশ কিছুদিনের জন্য দোতলা ঘরে ছেড়ে দিয়ে তুমি একতলায় এসে বসো। বৌমা, বাবা বাপের বাড়ির লোক চলে গেছে? বলে হ্যাঁ চলে গেছে। তবে আমাকে ধরে করে দোতলায় তোলো। বলে বাবা তোমার ডিগ্রি কমেছে, আর তো উঠবে না। একতলায় তুমি বসে থাকো, তোমার তো বুকে কফ জমে গেছে, কোমর ভেঙে গেছে, তাই ভেতরে থেকে যেটা ফেলো তুমি তো সেই ঘরের মেঝেতেই ফেলে দাও। তোমার ছেলের বউ দরজা খুলে বলে, বাবা ঘরের কি অবস্থা করলে। ছেলে যখন বাড়ি ফেরে, বউ তখন বলে, আমাকে বাপের বাড়ি দিয়ে এসো। তুমি যখন বিয়ে করে নিয়ে এসেছো, 1,00,000 টাকা গনে নিয়ে এসেছো, এই করার জন্য তো তোমার সংসারে আসিনি, হয় তুমি দাসী আনো, নইলে বাপের বাড়ি দিয়ে এসো। ছেলে বলে, ও গো সোনা তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি থাকব কেমনে। বাবা কি রে খোকা, বাবা এই ঘরটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। কেন? না, এই ঘরটা বড় নোংরা হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, এই ঘরটা ছেড়ে তুমি বারান্দায় এসে বসো। বুঝে নিন, ঘর ছেড়ে এসেছে বারান্দায়। এবার বারান্দায় অগ্রহায়ণ মাসের কনকনে ঠান্ডা, সারা রাত্রি বারান্দায় বসে বসে গো সারা রাত্রি বসে বসে নয়নের জলে কাঁদে গো। ছেলে বউ যদি জেগে ওঠে চিৎকার করে কাঁদতে পারে না, শুধু বসে নয়নের জলে কাঁদে। ওদিকে ছেলে ঘরে শুয়ে আছে, কিন্তু তার তো চোখে ঘুম ধরে না, কারণ বাবা যে বারান্দায় বসে বসে নয়নের জলে কাঁদে। স্ত্রী যখন ঘুমিয়ে পড়ে ছেলে ঘর থেকে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে, বাবা গো আমার তো কিছু এখন করার আর রইল না। খোকারে কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, যা তোকে বড় ঠান্ডা লেগে যাচ্ছে। বাবা এমন একটা বস্তু বুঝে না, নিজে অধ্যান মাসের কোন কোনে ঠান্ডায় থরথর করে কাঁপছে, ছেলে যখন এসেছে বাবা তুই ঘরে ফিরে যা, তোকে ঠান্ডা লেগে যা। ছেলে তাড়াতাড়ি করে একটা কম্বল নিয়ে এসেছে, বাবা বলে কম্বল চাই না। কেন বাবা কম্বল চাও না? কারণ আমার মুখ দিয়ে যে গয়ের কপ রক্ত যে ওঠে, এ তো এই কম্বলে পড়বে, তোদের কম্বল নোংরা হয়ে যাবে। ছেলের তো কিছু করার থাকে না, ছেলে সর্বদাই বন্ধু বান্ধবকে নিয়ে যুক্তি করে। আমার বাবার এই করুণ অবস্থা, এখন আমি কি করি? আমি এবার কারে ছাড়ি, এবারে কারে কারে কারে ধরি গো? বন্ধু বান্ধব যুক্তি দিল, সেই যুক্তি নিয়ে ছেলে বাড়িতে ফিরল। বাবা এ জায়গায় তোমাকে আর রাখবো না। বাবা বলে খোকারে একতলা তিনতলা থেকে একতলা, একতলা থেকে বারান্দা, আবার তুই আমায় কোথা নিয়ে যাবি? বাবা তোমাকে এর চেয়ে ভালো জায়গায় নিয়ে যাবো। এর চেয়ে ভালো জায়গা কোথা? ছেলে বলে বাবা গো তোমার মতো মানুষগুলো একের সঙ্গে থাকে যেথা, তোমার মতো মানুষগুলো একসঙ্গে থাকে যেথা। বাবা বলে সে জায়গাটা কোথা? ছেলে বলে বাবা তোমার ঠিকানা হলো বিদ্যাসা। এবারে তোমার ঠিকানা হলো ওই বিদ্যাসা। আপনাদের ঘরে কিন্তু আমি কোনোদিন কোনো টার্গেট করে কথা বলছি না, এই যে মানুষটা বৃদ্ধাশ্রমে চলে গেল কিন্তু সত্যকে কোনোদিন মানতে ভয় পাবে না। জীবনে যেটা সত্য সেটা সত্য, সে কোনোদিন মিথ্যা হবে না। আজকে এই মানুষটা বৃদ্ধাশ্রমে গেল কেন, কিসের জন্য গেল, তার একটাই কাজ, যেগুলো করার কথা সে করেনি। আজকে বৃদ্ধাশ্রমের মানুষগুলো সেই মানুষটাকে প্রশ্ন করছে যে আমরা তো ভুল করেছি তাই এখানে এসেছি, আপনি কি ভুল করেছেন যার জন্য এই জায়গায় এসেছি, আপনার ভুলটা কি? এই বৃদ্ধ মানুষটা তখন সেই মানুষগুলো জানাচ্ছে যে আমার ভুলটা কি। শোন, আমি যখন বাজারে যেতাম ছেলের জন্য 10 টাকার সন্দেশ কিনতাম, আরে ভগবানের জন্য 1 টাকার নকল দানা কিনে ঘরে ফিরতাম। ছেলেটা খেতে না চাইলো জোর করে খাওয়াতাম, কিন্তু 1 টাকার নকল দানা আমি ভগবানকে কোনোদিন জোর করে খাওয়াতে যাই, শুধুই ওর চরণতলে রেখে চলে আসতাম। বাড়িতে যদি ভিখারি আসতো আমি কোনো দিনের জন্য তো 5 টাকা ভিক্ষা দিতে যাইনি। বাড়ির পাশ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব যেত, আমি তো কোনোদিন ডেকে এনে তাদের সেবা করাইনি। কামের মধ্যে হরিবাসর হতো, কোনোদিন তো 100 টাকা আমি চাঁদা দিতে যাইনি। ভেবেছিলাম এগুলো রাখতে রাখতে একদিন আমার অনেক কিছু হবে, তাই এই কর্মে ভুল ছিল বলে গো আমার অনেক কিছু হলো। কিন্তু সেই অনেক কিছু ফেলে রেখে আমায় বৃদ্ধ আশ্রমে চলে আসতে হলো। তত্ত্ব বুঝে না? হ্যাঁ, তুমি ভগবানকে যদি 5 টাকা দাও, ভগবানকে যদি 1 টাকা দাও, তুমি বাড়িতে যদি একটু সাধুগুরু বৈষ্ণবকে সেবা করো, তাহলে জানবে তোমাকে কোনোদিন অমন রাস্তায় যেতে হবে, যেতে হবে না। অনেক ব্যক্তি আছে দেবে বলে পকেটে হাত ঢুকিয়ে দিল, হাত আর বেরুচ্ছে, 5 টাকা দিয়ে বলে নে পরের বছর 10 টাকা দেবো। অনেক মানুষ আছে 5 টাকা দিয়ে আর 5 টাকার জন্য 1 বছর গ্যারান্টি ধরে। ভগবান বলে তুই 1 বছর বাঁচবি, তোর গ্যারান্টি আছে? তুই আজকে 5 টাকা দিয়ে পরের বছর বলছিস 10 টাকা? হে ভক্ত মন্ডলী, এই প্রকৃতির মানুষগুলো যদি এমনি ধরনের অপরাধ করে তো তাদের তো সেই স্থানে যেতেই হয়। কিন্তু সেই স্থানে গিয়েও তারা মুক্তি লাভ করতে পারে। সেই স্থানে গিয়ে যদি সেই বৃদ্ধ মানুষগুলো একত্রিত হয়ে হাতে তালি দিয়ে যদি বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ, প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ, প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ, প্রেম ভক্তি দিয়ে ডাকলে পাবি পরিত্রাণ, তোরা পাবি পরিত্রাণ, পাবি পরিত্রাণ, তোরা পাবি পরিত্রাণ, তোরা পাবি পরিত্রাণ। একবার বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে বুঝে নিন গয়ার এমনি করে ছোট জীবনটা কেটে গেল। নারদ বললো ভাই তুই এখানেই থাক আমরা যাচ্ছি। নারদ আশ্রম ছেড়ে দিল। প্রভাবতী কি করলো? বয়স হয়ে গেল, সে একদিন মারা গেল, মা মরে গেল, নারদ চলে এলো গয়া ওই আশ্রমে থেকে। সে বলে উঠল যে ভগবানকে আমি দেখছি, এই ভগবানকে দেখতে চাই না, আমি সেই ভগবানকে দেখতে চাই, সেই ভগবানকে দেখতে চাই যে ভগবানের হাত নড়বে, যে ভগবান আমার নাম ধরে ডাকবে, আমি সেই ভগবানকে দেখতে চাই। তাই নারদ কি করলো, সেই আশ্রমটাকে ছেড়ে দিল। আশ্রমটাকে ছেড়ে দিয়ে এলো কোথামা, যে জায়গাটা এখন এখন গয়া তীর্থ হয়ে আছে সেই জায়গাটা এসে দাঁড়ালো। জায়গাটার নাম কিন্তু গয়া ছিল না বাবা, জায়গাটার নাম ছিল গৌড়া, বুঝে নেন ওই জায়গাটা, জায়গাটার নাম ছিল গৌড়া। আর গৌড়ারই পাশে একটা নদী ছিল, যে নদীটার নাম হলো ফল্গু নদী, যেটা আগেই বলে দিয়েছি, ওপরে বালি নিচে জল, তাই তো? এই নদীটার সৃষ্টি কি করে? তেতা যুগ থেকে। রামচন্দ্র যখন বনবাসী হয়েছিল, দশরথের মৃত্যু হল, সীতা জেনে গেল যে তার শ্বশুর মশাই মারা গেছে, তা রামচন্দ্রকে জানাইনি, বড় কষ্ট পাবে। তাই সীতা কি করেছিল, ওই ফল্গু নদীর তীরে তার শ্বশুর মশাইয়ের নামে পিণ্ড দান করেছিল। বনবাস পূর্ণ হলো, রাম বললো সীতা আমার বাবা মারা গেছে, তুমি কেন জানাওনি? না বড় কষ্ট পাবে, কিন্তু আমার বাবার তো বাৎসরিক ক্রিয়াকার্য কিছু হয়নি। হয়েছে হয়েছে, আমি ফল্গু নদীর তীরে পিণ্ডদান করে এসেছি, পিণ্ডদান করে এসেছি। রামচন্দ্র বললো আমি সাক্ষী, প্রমাণ চাই। বলে হ্যাঁ ফল্গু তো প্রমাণ আছে, চলো দেখবে চলো। রাম এলো, সীতা এলো, সীতা বলে উঠলো বল ফল্গু, ফল্গির তখন সচ্ছল জল বয়ে যাচ্ছে, সুন্দর জল বয়ে যাচ্ছে, বল ফল্গু তোর তীরে আমি পিণ্ডদান করেছিলাম, এটা তুই বলে দে আমার স্বামীকে বলে দে। কিন্তু মানুষ দেখবেন যে 5,000 টাকা ইনকাম করে মাসে, সে কিন্তু যে 1000 টাকা ইনকাম করে তার দিকে তাকায় না, 10000 টাকা যে ইনকাম করে সে কিন্তু তার দিকে তাকায়, তাই না? যে 10000 টাকা ইনকাম করে মাসে সে কিন্তু 5000 টাকা মানুষের দিকে তাকায় না, যে 20000 টাকা ইনকাম করে তার দিকে তাকায়, যে 20000 টাকা ইনকাম করে সে 50000 টাকা মানুষের দিকে তাকায়, যে 50000 টাকা ইনকাম করে সে 1,00,000 টাকা মানুষের দিকে তাকায়। মানুষ কোনোদিন নিচের দিকে তাকায় না, মানুষ শুধু উপরের দিকে তাকায়। তাই তো পৃথিবীর মধ্যে দেখবেন, এই পৃথিবীর মধ্যে একটা ছেলেকে ভালো জায়গায় নিয়ে যাবার জন্য কেউ নেই, কিন্তু খারাপ ছেলে খারাপ রাস্তার দিকে নিয়ে যাবার জন্য হাজার হাজার মানুষ রয়ে গেছে। তদ্রূপ ফল্গুর পাশে যখন রাম এসে দাঁড়িয়েছে, বলে এটা তো সীতার, এ তো রাম, রাম মানে তো ভগবান। আর ভগবান যখন আমার পাশে এসেছে, ভগবানের নামে যেটা বলবো সেটাই ব্যাস আমার আনন্দ। সঙ্গে সঙ্গে ফল্গু মিথ্যে কথা বলে বলে, ও প্রভু, প্রভু গো, ও প্রভু, সীতাকে চিনি না জানি না, এখানে কেন আবার পিণ্ড দান করব। কিন্তু একটা মিথ্যে কথার কারণে বুঝে নিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে কত বড় ইটের প্রাচীর উঠল। এ 10 ইঞ্চি নয়, 20 ইঞ্চি নয়, 40 ইঞ্চি প্রাচীর উঠে গেছে একটা মিথ্যে কথার কারণে। রাম সঙ্গে সঙ্গে সীতাকে বলে উঠল, সীতা তুমি আমাকে মিথ্যে কথা বলবে, তুমি আমাকে মিথ্যে কথা বললে আজকে। ফল্গু নিজে বলছে তুমি পিণ্ড দান করনি, তুমি মিথ্যে কথাটা বললে কি করে? সীতা বলল, ফল্গু তুই এত বড় মিথ্যে কথা বলে ফেললি, তুই জানিস একটা মিথ্যে কথার কারণে আমার স্বামী আমার কাছ থেকে কত দূরে চলে গেল। এ সংসারে কোটি কোটি টাকা থাকলেও সংসার সুখের হয় না, সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যখন বিশ্বাস থাকে। তদ্রূপ আমাদের সুখের সংসার তুই একটা মিথ্যে কথা বলে ভেঙে দিলি, আমার জীবনটাকে তুই শুকনো মরুভূমি করে দিলি। তাই ফল্গু আমি তোকে অভিশাপ করছি, তুই আমার জীবনটাকে যেমন শুকনো মরুভূমি করলি, আমার অভিশাপে তুইও আজ থেকে শুকনো মরুভূমি হয়ে, আজ থেকে তোর জল নিজেই চলে যাবে ওপরের বালিতে, তুই শুকনো হয়ে থাক। শুধু তাই নয়, কুকুর বেড়ালে মানুষ এসে তোর শরীরের মধ্যে পায়খানা পেশাব করে যাবে। তাই সীতার সেই তেতা যুগে সীতা অভিশাপ করেছিল, বুঝে নিন এখনো পর্যন্ত কলি যুগে সে নদী শুকনোই হয়ে আছে, শুকনো বালি হয়ে আছে এখনো পর্যন্ত বালি। ওই বালির মাঝখানে গিয়ে এক হাত গর্ত খুলবেন, নিচয় আবার ফল্গু সচ্ছল জল বলছে। সেই কারণেই বলি তো বিশ্বাস করো ভগবান আছে। কোন মানুষ দেখবেন পথ চলতে চলতে ক্লান্ত শরীরে যদি কোনো একটা বটবৃক্ষের নিচে গিয়ে বসে, মনে শান্তি হয় না, শরীরটা ঠান্ডা হয় না, এটা কেন? প্রাণ ভরা সীতার আশীর্বাদ, আশীর্বাদ সীতা। সীতা বলে উঠল, স্বামী এত বড় বিশ্বাস ভেঙো না, ফল্গু মিথ্যে কথা বললে কি হবে, আমি যে গাছেরই নিচে পিণ্ড দান করেছি চলো তোমাকে সেখানে নিয়ে যাবো। বটবৃক্ষের নিচে পিণ্ড দান করেছিল, বৃক্ষকে বলে উঠল, রে বটবৃক্ষ তুই অন্তত সত্যি কথাটা বল, তুই যদি সত্যি কথা না বলিস, তুইও যদি মিথ্যে কথা বলিস, তাহলে আমাকে বিষ খেতে হবে, সুসাইড করতে, আমার স্বামী কোনোদিন মানবে না, তুই অন্তত সত্যি বল। সেই বটবৃক্ষ সত্যি কথা বলেছিল, হ্যাঁ প্রভু আমি নিজের চোখে দেখেছি আমারই নিচে সীতা দেবী আপনার বাবার নামে পিণ্ড দান করে গেছে। বলার সঙ্গে সঙ্গে সীতা সেই বৃক্ষকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলে উঠল, ওরে বটবৃক্ষ আমি আশীর্বাদ করছি আজ থেকে তুই চির অমর হয়ে যুগ যুগ ধরে থাকবি। তাই বটবৃক্ষের কোনদিন মরণ আছে? দেখবেন বটবৃক্ষ ঠিক ঝুরি বেয়ে বেয়ে আবার একটা গাছ হয়ে যাচ্ছে, যুগ যুগ ধরে বটবৃক্ষ মরণ নেই অমর হয়ে আছে। শুধু তাই নয়, তুই আমার জীবনকে যেমন শান্তি করলি আমি আশীর্বাদ করলাম, আজ থেকে জগতের মানুষ তোর নিচে যখনই আশ্রয় নেবে এমনি করে তাদেরও দেহটাকে তুই শান্তি করে দিস। এগুলো প্রমাণ আছে। তাহলে গয়া কি করলো? সেই নদীর তীরে বসে চোখ দুটো বন্ধ করে প্রতিজ্ঞা করলো যে প্রভু যতদিন না পর্যন্ত তুমি গোলক থেকে নেমে আসবে ততদিন এ নয়ন আমি খুলব না, অন্ন জল খাব না, অবিরাম শুধু তোমাকে ডেকে যাব, তোমাকে তো নেমে আসতেই হবে প্রভু। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হে হরি নাম কৃষ্ণ নাম হে জয় অভিরা হরি নাম কৃষ্ণ নাম হে জয় অভিরা বুঝে নিন গয়া যখন নদীর তীরে বসে হরিনাম করছে এই হরিনাম চলে গেল কোথায় ইন্দ্রলোকে হরিনামের ধ্বনি বাতাসের সঙ্গে মিশেছে আর বাতাস তো চারিদিকে ছুটে যেতে পারে তা বাতাসের সঙ্গে হরিনাম গেল ইন্দ্রলোকে এবার ইন্দ্রলোকে কি আছে দেবরাজ ইন্দ্র পাশে তার স্ত্রী ইন্দ্র স্ত্রীকে শচী তাই ইন্দ্র বলছে শচী ইন্দ্রলোকে কে হরিনাম করছে শচী বলে হরিনাম তো ইন্দ্রলোকে হচ্ছে না মর্তলোকে হচ্ছে দেবরাজ ইন্দ্র বলে মর্তলোকে হরিনাম ইন্দ্রলোকে চলে এলো কি এত বড় হরিভক্ত আমি দেখতে চাই ব্যাস সচিরের সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি সচিরের সঙ্গে করি ইন্দ্রলোক ছাড়ি উপনীত গয়া সুরের কাছে ইন্দ্রলোকে যারা ছিল মর্তলোকে চলে এলো এবার গয়ার হরিনামের ক্ষমতার বুঝেন উর্বশী মেনকা রম্ভা তারা বলে আমরা তো পতিতা আমরাও যদি হরিনামে শুনি তাহলে সর্বপাপ থেকে মুক্তি পাবো তাই ইন্দ্রলোকে যারা ছিল মর্তলোকে চলে এলো গয়া সুরের সন্মুখে বসে হরিনাম শুনতে লাগলো হরিনামের ধ্বনি গেল ব্রহ্মলোকে সঙ্গে ব্রহ্মা বলল চার মুখে হরিনাম করি কিন্তু এমন হরিনাম কে করে আমার হরিনাম তো বন্ধ করে দেয় সাবিত্রী বলে হরিনাম মর্তলোকে হয় ব্রহ্মা বলে চলো সাবিত্রী মর্তলোকে যাই এমন হরিভক্তকে একবারে প্রণাম করে আস সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি উপনীত গয়া সুরের কাছে ও যে উপনীত গয়া সুরের কাছে তাহলে বুঝে নিন ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো ব্রহ্মালোক থেকে ব্রহ্ম এলো হরি নামে গেছে শিবলোকে শিবলোকে কি আছে বাবা আমার হু হু হু হু করে গো ভোলে বাবা হু হু হু করে গো ভোলে বাবা শিবলোকে কে ভোলা মহেশ্বর পার্বতী বলে ও গো স্বামী চলো না একটু হরিনাম শুনতে যাই কোথায় যাবে হরিনাম শুনতে মর্তলোকে যাই মর্তে আগে ভক্ত হরিনাম করে তাকে গিয়ে প্রণাম করে আসবো ভোলানাথ বলে ওখানে যেতে হবে কেন তুমি হরিভক্ত হয়ে ওখানে যাবে না কেন বলে না ও যে হরিনাম করছে ওকে চিনি চেনো মানে চেনো তো চলো বলে না তবু যাবো না কেন ওখানে যাও বলে ওখানে গেলেই তোমাকে হয়তো বিধবা হতে হবে বলে সেটা কেমন বলে ওর বাবাকে একমাত্র আমি মেরেছি আমি ভোলানাথ ওর বাবাকে মেরেছি আমি তো চিনি ও হরিনাম করছে আর হরিনাম করতে করতে যদি জেনেই থাকে যে ওর বাবাকে আমি মেরেছি হরিনাম বন্ধ করে মারপিট শুরু হয়তো বিধবা হতে হবে ওখানে গিয়ে লাভ নেই বলে মরি মরবো তবু যাবো চলো পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি, পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি, উপনীত বয়সুরের কাছে, তাহলে তিনটে লোক থেকে দেবদেবী চলে এলো ওই গয়া তীর্থে। লক্ষ্য করে দেখুন কেন মহাতীর্থ, বসে সব হরিনাম শুনছে, কিন্তু হরিনামের ধ্বনি আর এক জায়গায় পৌঁছে গেল, সে জায়গা থেকে কেউ আর নিচের দিকে এলো না, ওপর দিকে চলে গেল। ইন্দ্রলোক শিবলোক ব্রহ্মলোক আর একটা লোক আছে যে জায়গায় পিমড়ে থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে ভয় পায়, সেটা কোন জায়গা জানেন? আচ্ছা, জমের দক্ষিণ ধারে কে কে যেতে চায় হাত তুলো। যাবে না, কারণ ওই জায়গায় কেউ যেতে চায় না, কারণ ওই জায়গায় সব পাপীরা থাকে। যত পাপ কাজ করে নরকে জমলোকে বিচার হয়, কিন্তু মা গো এ তো গয়ার আর হরিনাম মানছে না। এবার হরিনামে গিয়ে জমলোকে ধাক্কা মেরেছে, এবারে জমলোকে যারা ছিল তাদের তো কেউ কাউকে ডান্ডা মেরে ঠান্ডা করছে, কাউকে তেলে ভাজতে শুরু করে দিয়েছে, কাউকে এক বস্তা বস্তার ভেতরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার কাঠপিমড়ে ছেড়ে দিয়েছে, শাস্তি হচ্ছে। এবার ওখানে তো হরিনাম হয় না, এবারে গয়ারে হরিনামে যখন জমলোকে গেল, তাদের কানে হরিনামে গেল, আরে হরিনামে শুনে সবাই উহুদ্দারে হলো রে, উহুদ্দারে হলো রে, হরি হরি হরি বলে, হরি হরি হরি বলে, হরি হরি হরি বলে। যমরাজ বিচার করে খাতা সারে কে, চিত্রগুপ্ত। তো যমরাজ সকালবেলা বলে, চিত্রগুপ্ত যাদের আজকে বিচার হবার ডেট আছে খাতা খুলে দেখো, তাদের ঘরে ডেকে নিয়ে এসো। চিত্রগুপ্ত বলে কেউ নেই, নেই মানে বলে বিচার করার মতো আর কেউ নেই, আপনার যমলোক শূন্য হয়ে গেছে। বলে শূন্য হলো কি করে? বলে মরতে কি একজন হরিনাম করছে, এ হরিনাম যমলোকে চলে এসেছে, যারা ছিল পাপী সব হরিনাম শুনছে। চিত্রগুপ্ত, তাহলে আমি রাজা হয়ে কি করব, শুধু ঘুমাবো? আমি বিচার করতে পারবো না। বলে আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? মর্তের ছেলেটা যার নাম করছে আপনি তার কাছে চলে যান। তাহলে গয়া কার নাম করছে? হরিনাম। হরিনাম কা কার নাম? আপনার নাম? আমার নাম না, হরিনাম। অর্থাৎ যিনি হরি তারই নাম, যিনি হরি তারই নাম হরিনাম। তাহলে আপনি আমাকে বলছেন কেন? যান হরির কাছে চলে যান। এবার যমরাজ হরির কাছে গেছে, প্রভু ওর হরিনাম বন্ধ করুন, নাইলে আমি রাজত্ব করতে পারছি না। যত মানুষরা পাপ করছে এক হরিনাম শুনে উদ্ধার হয়ে যাচ্ছে, আমার কোনো বিচারই চলছে না, হরিনামকে বন্ধ করুন। আপনি? হ্যাঁ আমি জানাতে এসেছি। আপনি বলুন, আমি আমি আর রাজা না হলে থাকবো না। লক্ষ্মী বলো, তুমি আমার চরণ সেবা করো বলে তুমি মনে করো আমার খুব বড় ভক্ত, চলো তোমাকে দেখাতে নিয়ে যাই একটা ভক্তকে, চলো চলো দেখাতে নিয়ে যাই। শুধু ভগবান একা এলেন না, লক্ষ্মী সঙ্গে এলেন। লক্ষ্মী নারায়ণ সেদিনকে দেখলো হরিনামের এত পাওয়ার ক্ষমতা, 33 কোটি দেব দেবী বসে বসে হরিনাম শুনছে, কিন্তু গয়া তো চোখ দুটো বন্ধ হয়ে আছে, গয়াকে সবাই দেখে গয়া তো কাউকে দেখে নয়নে না, হেরি বলিছে হরি হরি, নয়নে না হেরি বলিছে হরি হরি, নয়নে না হেরি বলিছে হরি হরি, নয়নে না হেরি বলিছে হরি হরি, কথা তুমি দেবে নারায়ণ, কথা তুমি দেবে নারায়ণ, মুঝে কথা তুমি দেবে নারায়ণ, কথা তুমি দেবে নারায়ণ। প্রভু বলো, লক্ষ্মী তুমি ভক্তকে এত কষ্ট দিচ্ছ? বলে হ্যাঁ কষ্ট তো পাবি, তুমি আমি না ছাড়া ও চোখ খুলবে না। এক কাজ করো লক্ষ্মী, তুমি ওর দক্ষিণের চোখে হাতটা দাও, আমি বাম চোখে হাতটা দিচ্ছি। লক্ষ্মী একটা হাতে রাখলো গয়ার চোখে, ভগবান একটা হাতে রাখলো গয়ার চোখে। যেই ভগবানের পরশ পেল চোখটা যখনই খুললো, সেই চোখে দেখতে পেল দাঁড়িয়ে আছে লক্ষ্মী আর নারায়ণ। এসো যে প্রভু, হ্যাঁ গয়া তোমার কাছে আমি এসেছি, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? চাওয়ার আর কি আছে? যতদিন আমি বেঁচে থাকবো প্রভু তোমারই রাতুল চরণে যেন আমার মতি থাকি। ওটা নতুন নয়, ওটা তোমার আছে বলি তাই আমি এসেছি। তুমি অন্য কিছু চাও? গয়া বললো অন্য কিছু যদি দিতে হয় তাহলে তুমি আমাকে এই মুহূর্তে মৃত্যু দাও, এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দাও। তুমি এইরকম হরিভক্ত, আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি, মানুষ বাঁচার আশার করে আর তুমি মৃত্যুর আশা করছো। ভোলানাথ তোমার বাবাকে মেরেছে, তুমি যুদ্ধ করবে না? গয়া বললো যুদ্ধ তো আমি করেছি, তবে ভোলানাথের সঙ্গে নয়, যুদ্ধ করেছি আমি তোমার সঙ্গে। এই তো তোমার, তুমি আমার সম্মুখে, আমি তোমার সম্মুখে, আমার সঙ্গে যুদ্ধটা হলো কোথা? তোমাকে পাওয়ার জন্য আমার জীবন যুদ্ধ। ঠাকুর এই নদীর তীরে আমি বসেছি, আমার মাথার উপর দিয়ে কত ঝড় চলে গেছে, বলে এটা আমার যুদ্ধ নয়? কত ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে, এটা যুদ্ধ নয়? তোমাকে পাওয়ার জন্য আমি সারাটা জনম অন্ধ হয়ে পড়েছিলাম, এটা যুদ্ধ নয়? তোমাকে পাওয়ার জন্য আমি খাইনি ঘুমাইনি, এটা আমার জীবন যুদ্ধ নয়? হ্যাঁ প্রভু, তোমাকে পাওয়ার জন্য জীবনে আমি অনেক যুদ্ধ করেছি, আর নয় তাই তুমি আমার মৃত্যু দাও। তুমি মৃত্যু চাইলে কেন? তুমি তো সংসারে ফিরে যেতে পারতে, সংসার জীবনটাকে তুমি ভোগ করতে পারতে, তাই তোমাকে সংসারে ফিরিয়ে দেবো? না ঠাকুর, সংসারে জগতে তুমি ফিরিয়ে দিলে আমি সংসারী হব, আমার স্ত্রী হবে, ছেলে মেয়ে হবে, কিন্তু এইটুকু জানবে ঠাকুর, আমাকে মরতে একদিন হবে, মরতে হবে। কিন্তু যেদিনকে মরবো সেদিনকে আমার স্ত্রী আমার মাতার কাছে বসে কাঁদবে, আমার ছেলেরা মাতার কাছে বসে কাঁদবে, পরিবারের মানুষ চারিদিকে ঘিরে কাঁদবে। আমি মৃত্যুর সময় সেদিনকে সবাইকে দেখতে পাবো, কিন্তু এই যে এখন তোমাকে দেখতে পাচ্ছি এ দেখাটা কিন্তু সেদিনকে আমার আর হবে। জপ করো তপ করো, মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরিকথা বলে তবেই তো মানুষের মরণ যাত্রা শান্তির হয়েছে। এই মুহূর্তে আমার মৃত্যু যদি হয় তাহলে ঠাকুর কিছু হোক না হোক তোমাকে তো দর্শন করে মরতে পারবো। হাজার বর্ষ জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে ভগবানকে দর্শন করে ভগবানের নাম শুনে মরে যা অনেক ভালো। ধন্য গয়া, ধন্য তোমার হরি সাধু, ধন্য তুমি যে এত বড় হরিভক্ত জগৎ সংসারে তার প্রমাণটা আমি রেখে যাবই যাব। হে 33 কোটি দেব দেবীগণ, যার হরি নাম শুনে তোমরা চলে এসেছো মর্তের মাটিতে, তোমাদের চরণের পরশে ইতে হলো মহা তীর্থস্থান। যে গয়া আমার ভক্ত এই স্থানে হরি নাম করলো, যে গয়া আমার এত বড় ভক্ত এই গয়ার নামই আমি তীর্থস্থানে করব। জায়গার তার নাম গৌড়া, কিন্তু আমার ভক্তর নামে তীর্থস্থানে পরিণত হলো, আজ থেকে হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ, গয়া তীর্থ, গয়া তীর্থ। 33 কোটি দেবদেবীগণ বললো প্রভু কথাটা ঠিক, ভক্তের নামে আপনি তীর্থস্থান রাখছেন, কিন্তু এই তীর্থের মাহাত্মটা কি হবে? তীর্থে মানুষ কেন আসবে? ভগবান বললো জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রহ, মর্তের মাটিতে মৃত্যু আছে, কিন্তু মৃত্যুর পরে তারা যে আমার চরণ লাভ করবে তার রাস্তা হলো একমাত্র গয়া তীর্থ। তারা যে অপরাধ করবে, অপরাধ করে তাদের যে মৃত্যু হবে, মৃত্যুর পরে তারা নরকে যাবে, নরক যন্ত্রণা তারা ভোগ করবে, কিন্তু নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে তাদের পরিবারের মানুষ এসে এই গয়া তীর্থে তার নামে পিণ্ড দান করার সঙ্গে সঙ্গেই নরক থেকে তারা স্বর্গে গিয়ে আমার শ্রীচরণ লাভ করবে। তাই হে ভক্ত মন্ডলী, আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মৃত মানুষের নামে পিণ্ডদান করতে যায়, আর ওখানে তার নামে পিণ্ডদান করার সঙ্গে সঙ্গেই তারা সর্বপাপ থেকে মুক্তি লাভ করে যায়। বলেছিল প্রভু এখানে তো মুক্তি পাবে, কিন্তু এ ভারতবর্ষের মাটিতে শুধু তো ধনী লোক নয়, এত দূর থেকে তারা আসবে কি, তারা এত খরচ করে আসবে কি করে? ভগবান এটাও বলে দিয়েছিল, কোন ভক্ত যদি গয়া তীর্থে এসে তার বাড়িতে যদি হরিনাম করায় আর সেই হরিনাম যদি শোনে, সেই হরিনাম শুনলে তাদের পরিবারের যারা পাপি তাপি আছে তারা পর্যন্ত উদ্ধার হয়ে যায়। তাই হে ভক্ত মন্ডলী, তাই গয়া থেকে ফিরে এলে বাড়িতে গয়ার মহোৎসব করতে হয়, কারণ আপনি পয়সা আছে গয়া তীর্থে গেছেন, কিন্তু যাদের নেই তারা কি করে উদ্ধার পাবে? তারা হরিনাম শুনে তারা সর্বপাপ থেকে মুক্তি লাভ করে। গয়া বলে বললো, প্রভু আমার মাহাত্ম তুমি এত করে দিলে, কিন্তু আমি যখন গয়া তীর্থে থাকবো তোমাকেও থাকতে হবে। ভগবান বলে বললো, আমি কি করে থাকবো? বলে, প্রভু আমাকে তুমি শিলা মূর্তিতে ধারণ করো। ভগবান যখন স্পর্শ করলো গয়ার শরীরটা শিলায় পরিণত হলো, পাথরে পরিণত হলো, গয়া বলল, প্রভু আমি শিলা হয়ে যুগ যুগ ধরে রয়ে যাব, আর তোমার চরণ আমার মস্তকে তুমি অঙ্কিত করে যাও, আমি শিলা রূপে থাকব, তোমার শ্রীচরণ আমার মস্তকে থাকবে। তীর্থে শুধু ভক্ত থাকবে না, ভক্ত ভগবান একত্রিত হয়ে থাকবে। ভগবান করলেন ঠিক তাই, এক পদ রাখলেন বলি শিরে, বলি শিরে তিনি রেখেছিলেন, আর এক পা রেখেছিলেন ভক্ত গয়া শিরে। গয়াকে ধরিয়া প্রভু আলিঙ্গন করে, চৌদিকে ভক্তগণ হরি হরি বলে, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি হরি হরি বলে, এইটুকু বলে দিচ্ছি, এটাই কিন্তু শেষ নয়। ভগবানের কাছে প্রার্থনা করি এমনি করে যেন প্রতি বছর হরিনাম করিয়ে নিয়ে যেতে পারে, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন। জয় রাধে, জয় রাধে শ্যাম।